বরকতময় দ্বিতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার এবং এই মধ্যরজনীতে কনকনে শীতের মধ্যে অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত যে বিষয়গুলোর উপরে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যদি আমরা যথাযথভাবে আমল করি তাহলে আজকের ইসলামী সম্মেলন আলহামদুলিল্লাহ সফল এবং সার্থক হবে। আমি আর দীর্ঘ সময় আলোচনা না করে আমার যে বিষয় আলোচনার আপনারা দেখেছেন শিরক ও বেদাত, এই বিষয় সম্পর্কে সংক্ষেপে দুই একটি কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখানে দুটি বিষয় আলোচনার বিষয়, একটি বিষয় হলো শিরক, আরেকটি বিষয় হলো বেদাত। দুটি অনেক দীর্ঘ আলোচনার বিষয়, অনেক লম্বা বিষয়। তো আমরা দীর্ঘ আলোচনার লম্বা আলোচনার সুযোগ নেই, অত্যন্ত সংক্ষেপে দুটি বিষয় সম্পর্কে শুধু একটু সচেতনতা তৈরি করা, দুটি বিষয় সম্পর্কে একটু সামান্য জানা এবং এই দুটি বিষয় থেকে যেন আমরা সতর্ক হই, এই জন্যই সংক্ষিপ্ত এই দুটি বিষয়ের উপরেই একটু আলোচনা। এই দুটি জিনিস ভালো জিনিস না খারাপ জিনিস কথা বলেন না দেখি কি, এই দুইটা শিরিক এবং বেদাত এই দুইটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? মাশাআল্লাহ, তা আপনারাই তো জানেন আলহামদুলিল্লাহ যে এই দুইটা জিনিসই খারাপ জিনিস, খালি খারাপ না, মারাত্মক খারাপ। শুধু খারাপ হলে চলতো, কিন্তু এটা শুধু খারাপ না, এই দুইটা খারাপেরও খারাপ, মানে মারাত্মক খারাপ। এই দুইটা এত বিষাক্ত, এত মারাত্মক, এই দুইটা আমাদের ইমানকে, আমাদের আমলকে একেবারে দুলিশ্বাত করে দেয়। এত বিষাক্ত শিরিকও এত মারাত্মক, এত বিষাক্ত যে শিরিকের দ্বারা আমাদের সমস্ত ইমান আমল ধ্বংস হয়ে যায়, আবার বেদাতের মাধ্যমেও আমাদের ইমান আমল ধ্বংস হয়ে যায়। আমরা সবাই একটা কালিমা সাক্ষ্য দিয়ে এই শাহাদাতের মাধ্যমে আমরা সবাই ইমান এনেছি। কালিমাটা কি আমরা সবাই পারি? কারণ আমরা তো নতুন করে ইমান আনা লাগে নাই, জন্মগতভাবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর দিন আমরা পেয়ে গেছি। নতুন কোনো ভাই বোন যদি ইসলাম গ্রহণ করতে আসে, আপনাদের কাছে এসে বলে যে ভাই আমাকে ইসলাম গ্রহণ করান, কোন কালিমাটা পড়ে ইসলাম গ্রহণ করাবেন? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সকলে একটু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই কালিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দুটি অংশ, দুটি পাক আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্তর্ভুক্ত করেছেন। প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি শিরিক মুক্ত তাওহীদি ইমানের ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশটির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, যেই ঘোষণার মাধ্যমে একজন মানুষ বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ে তুলবে। এই দুটি অংশের একটা অংশ যদি কোনো ব্যক্তি ইমান না আনে, সেই লোক ইমানদার হয় না। কোন লোক যদি বলে আমি ইমান আনবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই পর্যন্ত আমি ইমান আনবো, এই লোককে ইমানদার হবে। আবার কেউ যদি বলে না আমি ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই অংশের উপরে ইমান আনবো, প্রথম অংশের উপরে আমি ইমান আনবো না, এই লোক ইমানদার হবে কিনা। তাহলে বোঝা যায় দুই তাওহীদ মিলে ইমান, কয় তাওহীদ, দুটা তাওহীদ মিলে ইমান। একটা তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নাই। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে মাবুদ হওয়ার ক্ষেত্রে তাওহীদ। দ্বিতীয় তাওহীদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে ইবাদতের তরিকাটা হইতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই তরিকার বাহিরে অন্য কোন তরিকায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করবেন না। এই দুটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার সময় প্রথমেই স্বীকৃতি আদায় করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে গণ্য করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিরক এবং বিদআত, এই দুটি বিষয় কিন্তু আমাদের ইমানের সাথে জড়িত বিষয়। এই দুটি বিষয় থেকে মুক্ত থাকা ইমানের অপরিহার্য অংশ। একটা হলো শিরক, আরেকটা হলো বিদআত। প্রথমে আসি আমরা শিরক সম্পর্কে। শিরক কি জিনিস? শিরক হলো তাশরিকু মা আল্লাহ, তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন সৃষ্টিকে, মখলুককে আল্লাহর সঙ্গে অংশীদার করা, তাশরিক করা। এই জন্যই কালেমার মধ্যে আমরা ঘোষণা দিই ওয়াহদাহু লা শারীকা লা, তিনি হলেন একক মাবুদ, তিনি হলেন তাওহীদের অধিকারী একমাত্র মাবুদ, লা শারীকা লা, এই ক্ষেত্রে তার সঙ্গে কোনো শরীক নাই। যারা হজ করতে যান, উমরা করতে যান, তারা একটা তালবিয়া স্লোগান দিতে দিতে হজে এবং উমরা যান, সেই তালবিয়ার স্লোগানটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়ার ভিতরে দুইবার লা শারীকা লাক লা শারীকা লাক ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ আমি শিরক মুক্ত ইমানের অধিকারী হয়ে আল্লাহ আপনার কাছে আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে হজের জন্য হাজিরা দিতে গেলেও আল্লাহ পাক শিক্ষা দেন শিরক মুক্ত তাওহীদি ইমানের। সুবহানাল্লাহ, এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, বর্তমানে আমরা যেই দেশে যেই সমাজে যেখানে বসবাস করি, আল্লাহ পাক আমাদেরকে যেখানে পাঠিয়েছেন এখানে অসংখ্য শিরক আমাদের সমাজে বিদ্যমান। শিরক সম্পর্কে যদি যথাযথ জ্ঞান না থাকে যে কোনো মুহূর্তে শিরকের কবলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এবং আল্লাহ ইবাদত পাওয়ার ক্ষেত্রে তিনি একমাত্র অধিকারী, একমাত্র হকদার। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই তাওহীদ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা আল্লাহ রাব্বুল আলামিনের এই হকের সাথে, অধিকারের সাথে যদি কোনো সৃষ্টিকে সম্পৃক্ত করা হয় তখন এটার নাম হয় শিরক। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ পাক আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন, তিনি একমাত্র খালেক, আর কেউ আমাদের সৃষ্টির ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো অধিকার কোনো মালিকানা আছে অন্য কেউ আমাদের সৃষ্টির ক্ষেত্রে। এবং শুধু আমাদের নয়, আল্লাহর জমিনে যত মাখলুক আছে কোন মাখলুক সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলার সাথে অন্য কারো বিন্দুমাত্র মালিকানাও। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো খেজুর বানাইতে পারে না, খেজুরের আটিও বানাইতে পারে না, খেজুর এবং খেজুরের আটির মাঝখানে যে পাতলা আবরণটা থাকে ওই পাতলা আবরণটারও তারা মালিক না। অর্থাৎ জমিনের কোন জিনিস কেউ বানাইতে পারে এইরকম আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুতরাং সৃষ্টি যার খালেক যিনি, মালিকও হবেন তিনি, রবও হবেন তিনি, মাবুদ হবেন একমাত্র তিনি। এই সৃষ্টি জগৎ যার, সমস্ত সৃষ্টি পরিচালনা যার, সমগ্র সৃষ্টির যিনি মালিক, সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র মালিকও হবেন তিনি। অর্থাৎ তিনি ছাড়া আর কেউ মাবুদ হইতে পারেন না। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে যখনই ভাগ বসানো হয়, ক্ষমতার ক্ষেত্রে ভাগ বসানো হয়, পরিচালনার ক্ষেত্রে ভাগ বসানো হয়, তখন সেটা হয়ে যায় শিরক। শিরক এত মারাত্মক, শিরকের দ্বারা আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন। সূরা আল মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত শিরিককারীর জন্য আল্লাহ পাক হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন, এই জান্নাতের দ্বারে কাছে শিরিককারী আসতে পারবে না। শিরিক এমন মারাত্মক অপরাধ, শিরকের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারীমে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি ওহী নাযিল করে এই কথা জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, বান্দা তুমি যদি একটা শিরক করো আমি আল্লাহর সাথে তোমার সমস্ত আমল গুলো বরবাদ হয়ে যাবে, সব আমল তোমার শেষ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধনটা করেছেন নবী রাসূলদেরকে, তাদেরকেও আল্লাহ পাক বলছেন তোমরাও যদি একটা শিরক করো তোমাদেরও সমস্ত আমল বরবাদ। আম্বিয়া আলাইহিমুসসালামের আমল, নবী রাসূলদের আমল সাধারণ আমল না, নবী রাসূলদের আমল মহাসাগরের মতো আমল, প্রশান্ত মহাসাগরের মতো, আটলান্টিক মহাসাগরের মতো আমল। আল্লাহ পাক বলতেছেন শিরিক করলে এই মহাসাগরের মতো আমলও আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। শিরিক মানে অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করবেন না। কোন ব্যক্তি যদি শিরক করে, তাওবা না করে মারা যায়, শিরক থেকে ফিরে না এসে ইমানের দিকে এসে না মারা যায়, মারা যাওয়ার আগে শিরক মুক্ত হয় নাই, শিরক নিয়ে কবরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের দুই জায়গায় এই আয়াতটা বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারীকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ, শিরককারী ক্ষমা পাবে না, শিরক আল্লাহর সাথে বড় জুলুম, এর থেকে বড় জুলুম বান্দা আর কিছু করে না। এজন্য শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লা জুলমুন আযীম, এটা একটা বড় ধরনের জুলুম। আর ইমানের সাথে যদি জুলুম মিশ্রিত হয় এই লোক দুনিয়া আখেরাতে কোনো জায়গায় নিরাপত্তা পাবে না, হেদায়েত পাবে না। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, শিরিকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানটা ছিল শিরিক মুক্ত তাওহীদি ঈমান, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো নিরাপত্তার অধিকারী, দুনিয়াতেও নিরাপত্তা পাবে আখেরাতেও নিরাপদ থাকবে, ওয়াহুম মুহতাদুন, এই মানুষগুলাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, শিরিক মুক্ত না হলে হেদায়েত পাওয়া যাবে না, হেদায়েত পাওয়া নিরাপত্তা পাওয়া জান্নাত পাওয়ার শর্তই হলো শিরিক মুক্ত হওয়া। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন 5টি আয়াত দিয়ে, কোন 5টি আয়াত বলেন তো দেখি, কোরআনে কারীমের কোন আয়াতগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন? সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি আয়াতে কারিমার মাধ্যমে নবুয়ত দিলেন, নবুয়তের নিয়োগপত্র দিলেন, কিন্তু তার কাজ কি, নবুয়তের দায়িত্ব কি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের বর্ণনা এখানে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে জিব্রিল আলাইহিস সালামকে দেখে বাড়িতে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। কয়েকদিন পর্যন্ত ওই ভয়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটি সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি, দায়িত্ব কি, নবীওয়ালা কাজ কোনটা, এটার বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব কি, নবুয়তের দায়িত্ব কি, তার কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা এখানে বণ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনাকে নবী বানাইলাম, এখন নবীর কাজ কি? আজকে আমরা সবাই বলি যে নবীওয়ালা কাজ করতেছি, আমরা সবাই সুন্নি, আমরা সবাই আহলে সুন্নাত, আমরা সবাই নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা মেহনত করি, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব, আহলে সুন্নাত সুন্নি কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মুদাসসিরের মধ্যে বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বতের সুরে মহব্বতের সাথে মুদাসসির নাম দিয়ে ডাক দিলেন। ও কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকা মানুষটা, জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পাওয়া মানুষটা, কুম ফানজির, আপনাকে নবুয়ত দিয়েছি ওই কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে থাকার জন্য না। নবুয়তের দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব, রেসালতের দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব, আপনার অনেক অনেক কাজ, কুম, আপনি কম্বল ফেলে দিয়ে দাঁড়াই যান, উঠে যান, শুয়ে থাকার সময় নাই। ফানজির, আপনার এক নম্বর কাজ হলো আপনি দুনিয়ার মানুষকে সতর্ক করবেন, আপনার এক নম্বর প্রথম কাজ ফানজির। সমস্ত মুফাসসিরিন কিরাম লিখেছেন এখানে ফানজির মানে ফানজির আনি শিরক, আপনি দুনিয়ার মানুষকে শিরক থেকে সতর্ক করবেন, এটা আপনার মূল নবুয়তের দায়িত্ব, রেসালতের দায়িত্ব। আপনাকে নবী বানানো হয়েছে এই কাজের জন্য যে ফানজির আনি শিরকে, আপনি শিরক থেকে দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। এজন্য শিরক থেকে মানুষকে সতর্ক করা, এটা হলো নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা মেহনত, এটাই নবীওয়ালা দায়িত্ব, এটাই হলো সুন্নির কাজ, এটাই আহলে সুন্নতের কাজ। এখন আমরা শিরিকও করি, আবার বলি যে আমি সুন্নি, শিরিকের পক্ষে আমার অবস্থান, আবার আমি আহলে সুন্নত, অথচ একজন আহলে সুন্নত, একজন সুন্নি, একজন আশেকে রাসূল, তিনি হবেন প্রথম তার কাজ তিনি শিরকের বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহ পাক বলেন ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর ঘোষণা করেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, তাকবীরটা ঘোষণা করবেন কি দিয়ে, বিত্তাওহীদ, জমিনে আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন, তাওহীদের প্রচার প্রসার করবেন, মানুষের মধ্যে আল্লাহর তাওহীদের অনুভূতি জাগ্রত করবেন, এটা হলো আপনার নবুয়তি দায়িত্ব। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আর খবরদার আপনার কাপড় চোপড় গুলাকে আপনি পবিত্র রাখবেন, আপনার কাপড়কে পবিত্র রাখবেন, তার অর্থ হলো আপনি যেই সমাজে দাওয়াত দিবেন এটা হলো শিরিকের সমাজ, চতুর্দিকে শিরিকের ময়লা, খবরদার আপনি ওই সমাজে হাঁটবেন ময়লার মাঝখান দিয়ে হাঁটবেন, কিন্তু আপনার কাপড়ের ভিতরে যেন ময়লা না লাগে। অর্থাৎ আপনি থাকবেন শিরিকের সমাজে, দাওয়াত দিবেন শিরিকের সমাজে, কিন্তু শিরিক যেন আপনার শরীরে না ঢুকে, আপনার কালবে না ঢুকে, আপনার কালব যেন শিরিক মুক্ত থাকে, পবিত্র থাকে। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, নবী রাসূলদের নবুয়তি দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে শিরিক মুক্ত করা। এবার আসি আমরা আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক, যেই শিরিক গুলো আমরা অহরহ করে থাকি। এই শিরিকগুলোর মধ্য থেকে অন্যতম একটা শিরক হইল, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আমাদের সেজদার একমাত্র হকদার, সেজদার মালিক কে হয় নাই, একমাত্র আল্লাহ সেজদার মালিক কে, আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে, ইবাদত হলো একমাত্র আল্লাহ। তাহলে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই সেজদার মালিককে কথা বলার নাই, সেজদার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, লা তাসজুদু লিশামসি ওয়াল কামার, খবরদার সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সেজদা করো একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি চন্দ্র সূর্য দিন রাত্রি সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক বলেছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, সূর্যকেও সেজদা করিও না, চন্দ্রকেও সেজদা করিও না, কোন গাছ, কোন গরু, কোন ছাগল, কোন মাছ, কোন পাখি, কোন পশু, কোন জিন, কোন মানুষ, কাউকে সেজদা করিও না। সেজদার একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেজদার মালিক ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সেজদা করার পারমিশন চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, খবরদার ইবাদত করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর তোমাদের ভাইকে তোমরা একরাম করো, সম্মান করো। আমি নবীকে সম্মান করবা, কিন্তু আমি নবীর ইবাদত করা যাবে না, আমার কোনো ইবাদত নাই, আমাকে সম্মান করবা, ইবাদত করবা একমাত্র যিনি তোমাদের রব, সেই রবের একমাত্র ইবাদত করতে হবে। তাহলে সেজদা একটা ইবাদত, এটা নবী রাসূলদেরকেও করা যায় না, অথচ আমরা দেখি অসংখ্য লক্ষ লক্ষ ভাই বোন তাওহীদ না বোঝার কারণে, শিরিক না বোঝার কারণে জীবিত মানুষের সামনে সেজদা করে, মৃত মানুষের সামনেও সেজদা করে। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ভাই বোন তাওহীদ না বোঝার কারণে, শিরিক না বোঝার কারণে জীবিত মানুষের সামনে সেজদা করতেছে, এবং জীবিত মানুষ সেজদা নেওয়ার জন্য পা মেলে বসে থাকে, মরিদেরা এসে, হাজার হাজার মানুষ এসে তাকে সেজদা করতেছে। আমি নিজে চোখে দেখেছি, অসংখ্য জায়গায় দেখেছি, যারা এরকম সেজদা নেয় মানুষের থেকে, তাদের নাম হলো কোরআনের ভাষায় তাগুত, তাদের নাম হলো তাগুত। তাগুত প্রধানত পাঁচ প্রকারের, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলছেন তাগুত প্রধানত পাঁচ প্রকার, তন্মধ্যে এক প্রকার হলো মান দা'আ আন-নাস ইলা ইবাদাতি নাফসিহি, যে লোকটা দুনিয়ার মানুষকে নিজের ইবাদতের দিকে ডাকে, সবাইকে নিজেকে সাজদা করার প্রতি আহ্বান জানায়, নিজের এখানে মান্নত করার জন্য আহ্বান জানায়, যে কার নজর মান্নত কি কি আছে সব নিয়ে আমার এখানে চলে আসেন, মানুষকে সাজদার জন্য আহ্বান করে, যে কোনো ইবাদতের জন্য আহ্বান করে, এদেরকে বলা হয় তাগুত। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদাল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়ার মানুষকে বলেছেন উবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ ইবাদত করো একমাত্র আল্লাহর, আর তগুত থেকে দূরে থাকো, তগুত থেকে সাবধান। আমার ভাইরা এবং বোনেরা, ইমান বাঁচাইতে হলে, ইমান নিয়ে মরতে হলে, ইমান নিয়ে কবরে যাইতে হলে তগুতদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে ডাকে, কার কাছে কি নজর মান্যতা আছে সব নিয়ে আমার এখানে চলে আসেন, কার কি লক্ষ্য উদ্দেশ্য আছে, কার কি আশা ভরসা আছে, কার কি চান, সব কিছু দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। এই জাতীয় আহ্বান যারা করে, এরা হলো কোরআন সুন্নাহর ভাষায় তাগুত। তাগুত থেকে দূরে থাকতে হবে। তাগুত হলো ইমান চোর, তাগুত হলো ইমান বিধ্বংসী, তাগুত হলো আমার আপনার ইমানকে কেড়ে নিয়ে আমাকে আপনাকে জাহান্নামে করবে। এই তাগুত অনেক সময় পাগড়ি বেঁধে, তারপরে লম্বা দাড়ি রেখে মুসলিমের সুরতে তাগুত আসতে পারে, কারণ ইবলিস বিভিন্ন সুরত ধারণ করে। ইবলিস সব সুরতে মানুষকে ধোকা দিতে পারে। এজন্য কেউ যদি এরকম শিরকের দিকে আমাদেরকে আহ্বান করে, ওই জায়গার দিকে যাওয়া তো যাবেই না, বরং নিজেরা বিরত থাকবো, পুরো সমাজের মানুষকে, ভাই বোনদেরকে বিরত রাখার চেষ্টা করব। তাহলে সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে, জীবিত মানুষকে করলেও হয় শিরক, মৃত মানুষকে করলেও হয় শিরক। মান্নতের শিরিক, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা দেখি আমাদের দেশের লক্ষ লক্ষ ভাই বোনেরা মান্নত করে করে মান্নতের গরু, মান্নতের ছাগল, মান্নতের মোমবাতি, মান্নতের আগরবাতি, মান্নতের মুরগি, মান্নতের টাকা, মান্নতের মাছ সব নিয়ে নিয়ে বিভিন্ন কবরের উদ্দেশ্যে রওনা দেয়। মান্নতের জিনিস নিয়ে রওনা দিছে মৃত মানুষদের উদ্দেশ্যে, কবরের সামনে গিয়ে মোমবাতি জ্বালাই দিচ্ছে। যেই মোমবাতি অগ্নি পূজারীদের নিদর্শন, অগ্নি পূজারীরা তারা এই কবরের সামনে মোমবাতি জ্বালাইত। অগ্নি পূজারীরা যে কোনো ইবাদত করার সময় আগুন জ্বালায় রাখে, ওই আগুন কবরের কাছে নিয়ে জ্বালায়। হুজুরের যিনি মারা গেছেন ওনার মোমবাতির দরকার আছে? উনি মোমবাতি দিয়ে কি করবে? কিন্তু ওনার কবরের পাশে মোমবাতি জ্বালায়, ওনাকে মশারি লাগাই দিছে। ওনার কোন মশারির দরকার আছে? ওনাকে মশা কামড়াইব? মশা কামড়ানোর কোন সম্ভাবনা নাই। উনি রাত্রে উঠবেন, উঠে ঘোরাফেরা করবেন, এরকম সম্ভাবনাও নাই। তাহলে ওনার মশারিরও দরকার নাই, কাঁথা বালিশেরও দরকার নাই, মোমবাতিরও দরকার নাই, ওনার কোনো টাকা পয়সারও দরকার নাই। উনি টাকা পয়সা দিয়ে কি করবেন? অথচ আমরা মানুষগুলো এই কবরের উদ্দেশ্যে মোমবাতি, টাকা পয়সা, গরু ছাগল, তারপরে মাছ মুরগি বিভিন্ন জিনিস নিয়ে আমরা দৌড় দিচ্ছি। সমস্ত মান্নত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য করলেই সেটা শিরক, কারণ মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করি। আর কোন ব্যক্তি যদি অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকে, আমি আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকাবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দোয়ার কথা বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদাতি, অর্থাৎ দোয়াটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমার যা কিছু দরকার চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আমি চাই, এটার নাম হলো শিরক। আমার অসুখ বিসুখ হয়েছে, অসুস্থতায় কষ্ট করতেছি, এই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমি যদি কোন দিনদার মানুষের কাছে, কোন মৃত মানুষের কাছে, জীবিত মানুষের কাছে গিয়ে বলি, বাবারে আমি অসুখে কষ্ট করতেছি, আমার অসুখটা ভালো করে দেন, এটার নাম হলো কি? শিরক। বাবা যদি আমার অসুখ ভালো করতে পারত, তো বাবা প্রথমে বাবার অসুখ নিজে ভালো করতে পারত। বাবার যখন অসুখ হয় তখন পৃথিবীর বড় বড় হসপিটালে যায় ভর্তি হয়, তাহলে বাবা নিজের অসুখ নিজে ভালো করতে পারেন না। বাবা দেখা যায় বাবার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, বাবা চুল দাড়িকে কালো রাখতে পারে নাই, ধরে রাখতে পারে নাই, বাবার কথা তার শরীরের চুল শুনে না, তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ শুনে না, তিনি যুবক থাকতে পারেন নাই, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, যিনি কবরে শুয়ে আছেন তিনি নিজের জীবনটাকে ধরে রাখতে পারেন নাই, তিনি মারা গেছেন, তাহলে তার কাছে তার যৌবন ধরে রাখার মতো, তার রোগ ব্যাধি নিজের রোগ ব্যাধি নিজে মুক্ত করার মতো, নিজের হায়াতকে ধরে রাখার মতো কোনো পাওয়ার তার নাই, তাহলে ওই ব্যক্তি আমার যৌবন, আমার সুস্থতা, আমার বিপদ আপদ এগুলা দূর করার ক্ষমতা উনি কই পাইব? তার নিজেরটাই তো পারে না। যিনি নিজেরটাই পারেন না উনি আবার আমারগুলো কিভাবে দূর করবেন? তাহলে এরকম কোন ব্যক্তির কাছে বিপদ আপদ দূর করার জন্য, সুস্থতার জন্য, ছেলে মেয়ে লাভ করার জন্য এরকম দোয়া করলে, চাইলে এটার নাম হয় কি? শিরক। কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, এটার নাম কি? শিরক। কারণ কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে যা চাইবেন খালি হাতে ফিরার সম্ভাবনা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দরবারে, অন্য কোন ব্যক্তির কাছে, তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তিনি ফেরেশতা হন, তিনি জিন হন, তিনি ওলিয়া ওলিয়া হন, তিনি আমাকে কিছুই দিতে পারেন না, তার দরবারে গেলে খালি পকেটে খালি হাতেই ফিরতে হবে, পকেটও খালি হবে, ইমানও খালি হবে, সব খালি করে ফিরতে হবে। এগুলো হলো আমাদের সমাজের বহুল প্রচলিত শিরক। রিয়া একটা গুরুত্বপূর্ণ শিরক, রিয়াকে বলা হয় আশিরকুল খাফি, গোপনীয় শিরক। আজকে আমাদের সবার অন্তরের ভিতরে রিয়া ঢুকে আছে, রিয়া মুক্ত মানুষ সমাজে খুঁজে পাওয়া মুশকিল। বড় আলেম, বড় দানশীল, বড় বড় শহীদ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক এদেরকে ডেকে ডেকে জাহান্নামে দিবেন। দেওয়ার কারণ হলো এদের ভিতরে ইখলাস ছিল না, এদের ভিতরে রিয়া ছিল, মানুষকে দেখানোর ভাব ছিল, মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল, মানুষকে দেখানোর জন্য, মানুষের মধ্যে প্রসিদ্ধি পাওয়ার জন্য, মানুষের মধ্যে বিরাট বিরাট আলেম হিসেবে পরিচিতি লাভ করার জন্য যেই কাজগুলো ইসলামের করত, এগুলো রিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য করত। এই মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করা এটাও শিরক। এই লোক দেখানোর উদ্দেশ্যে কোন ইবাদত করলে ওই ইবাদতটা বাতিল হয়ে যায়। আল্লাহ পাক সদাকার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া'আন নাস। ও ইমানদাররা, তোমাদের সাদাকা গুলোকে বাতিল করে দিও না, খোটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, যেমনি ভাবে ওই ব্যক্তির দান সাদাকা সব নষ্ট হয়ে যায়, যে ব্যক্তি রিয়া নাস মানুষকে দেখানোর জন্য করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে ওই নামাজ বাতিল, মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলে ওই দান সাদাকা বাতিল, মানুষকে দেখানোর জন্য যদি ওয়াজ নসিহত করি এই ওয়াজ নসিহত বাতিল, মানুষকে দেখানোর জন্য যদি আমি ভালো সুরত ধারণ করি, সুন্দর সুরত ধারণ করি, আমার এটা ইবাদত হবে না, এটা বাতিল। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যা আমল করা হবে এগুলো সবগুলা হলো শিরকে খাফি, এগুলো শিরক। আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য উসিলা বানানো, কোন মানুষকে আল্লাহ এবং আমার মাঝখানে দাঁড় করানো, এটাও শিরক, এটা হলো উসিলার শিরক। যদি মনে করি কিয়ামতের ময়দানে আমি নিজে জান্নাতে যাওয়ার উপায় নাই, আমাকে জান্নাতে নিতে হলে একজন মধ্যস্থতাকারী লাগবে, উসিলা লাগবে, উসিলার জন্য যদি কোনো ব্যক্তিকে ধরি, ওই ব্যক্তিকে ধরা এটাও উসিলার শিরক। আমাদের সমাজে শয়তান মানুষের ভিতরে এই কথাটা ঢুকায় যে শোনো, কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, তোমার পক্ষ থেকে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া দরকার। দুনিয়াতে তোমার আদালতে বিচার হইলে উকিল নিয়োগ দিতে হয়, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, তো কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, সেখানে তোমার উকিল ব্যারিস্টার লাগবে না। বাস এখন আল্লাহর বান্দারা উকিল ব্যারিস্টার খুঁজতে খুঁজতে হয়রান, চারিদিকে দৌড়াইতেছে, খালি কোন জায়গায় একটা ভালো উকিল পাওয়া যাবে যে উকিল আমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিতে পারে। এজন্য অনেকে বলতেছে আসেন আমাদের এটা বিশ্বের এক নম্বর হক তরিকা, এ কয় আমাদের এটা বিশ্বের এক নম্বর একবার খাস মোজাদ্দেদি তরিকা, আরেকজন কয় আমাদের এটা একবার খাস নকশাবন্দি তরিকা, আরেকজন কয় আমাদের এটা একেবারে খাস কাদেরিয়া তরিকা। অর্থাৎ আপনি এখানে আসেন জান্নাতের সার্টিফিকেটটা নিশ্চিত করেন, নাউযুবিল্লাহ। এরকম কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া, মধ্যস্থতাকারী বানানো, এটা শিরক। বিভিন্ন রকমের কুলক্ষণ অলক্ষণ শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা, এগুলো শিরক। গণকের কথা বিশ্বাস করা, জাদুকরের কথা, বেলকিবাজের কথা, ভবিষ্যৎ বক্তার কথা, এগুলো বিশ্বাস করার নাম হলো শিরিক। কোন প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করা, এগুলোর নাম শিরিক। কোন তাবিজের ক্ষমতা বিশ্বাস করা, এটাও শিরিক। ক্ষমতা একমাত্র আল্লাহর, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কিন্তু আমার হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে তাবিজ লাগাই দিয়ে ওইটার উপরে যদি তাওয়াক্কুল করে, এটাও শিরক। এরকম অসংখ্য শিরক আমাদের সমাজে বিদ্যমান। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো বেদাত। বেদাত সম্পর্কে একটু বলে আমরা আলোচনা শেষ করব। বেদাত, বেদাতটা হলো, বেদাত বুঝতে হলে কয়েকটা জিনিস বোঝা লাগবে। এক নম্বরে বেদাত বুঝতে হলে বুঝতে হবে এটা হলো নতুন তৈরি ইবাদত, এটা নতুন তৈরি করা একটা ইবাদত। যেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, সাহাবায়ে কেরামের সময় ছিল না, তাবেঈনদের সময় ছিল না, পরবর্তী যুগে এসে এই ইবাদতটা নতুন করে বানানো হয়েছে। বেদাত এক নম্বর বেদাত ছিল, উপায় হলো এই ইবাদতটা নতুন বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, খবরদার তোমরা নিজেদেরকে নতুন নতুন জিনিস বানানোর থেকে সাবধান থাকো, সতর্ক থাকো, খবরদার নতুন কোন ইবাদত বানাইও না, কারণ নতুন যত জিনিস বানানো হবে এই জিনিসগুলো হলো বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দালালা, প্রত্যেক বেদাত, ওই বেদাত হাসানা হলেও দলালা, সাইয়্যা হলেও দলালা, দুটাই দলালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতকে আলাদা করেন নাই, বলছেন কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত দলালা, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বেদাত হতে হলে প্রথম কথা যে এটা হবে নতুন তৈরি করা ইবাদত। যেই ইবাদতটা, যেই আমালটা, যেই আকীদাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই, সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, তারা এই আমল করেন নাই, এই আমলের অনুমতি দেন নাই, এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, এরকম আমল হইলে ওইটার নাম কি? বেদাত। বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়, এটা হবে ফিদ্দিন, এটা লিদ্দিন হবে না। এটা হবে আল্লাহর দিনের ভিতরে, দিনের জন্য হবে না। যখন আপনি বলবেন নতুন ইবাদত নতুন জিনিস হলে এটা বেদাত, তখন বলবে মাইক এটাও তো নতুন জিনিস, তাহলে তো এই মাইক দিয়ে ওয়াজ করা যাবে না। তারপরে এই যে ক্যামেরা এটাও তো নতুন জিনিস, মসজিদের ভিতরে মাইক লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, এগুলোও তো নতুন জিনিস। বিমানে করে হজে যাই, এগুলোও তো নবীর যুগে ছিল না, এটাও তো নতুন জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই কোরআনে কারিম ছিল, সেই কোরআনে কারিমের ভিতরে জের জবর নোক্তা পেশ এগুলো ছিল না। তাহলে এই কোরআন নোক্তাওয়ালা কোরআন এটাও তো বেদাত, জের জবরওয়ালা কোরআন এটাও তো বেদাত। নবীর যুগে বুখারি ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, পরবর্তীতে বুখারি মুসলিম তিরমিজি হয়েছে, তাহলে বুখারি মুসলিমে তিরমিজির হাদিসও তো বেদাত, কি বলেন? এগুলো তো সব নতুন জিনিস। তারপরে মাদ্রাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পদ্ধতির মাদ্রাসা ছিল না, পরবর্তীতে এই পদ্ধতির মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাগুলো তো তাহলে বেদাত। এরকম শত শত বেদাত, মানে যারা বেদাতের পক্ষে তারা মানুষকে বুঝায় দেখেন এগুলো সবই তো নতুন, তাহলে কি এগুলো বেদাত, এগুলো করা যাবে না? এই জন্য বেদাতের নীতিমালা, বেদাতের সূত্র হলো এটা হবে দিনের ভিতরে, দিনের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিন্তু দিনের জন্য নতুন নতুন জিনিস গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নাই। এই মাইক দিনের জন্য, মসজিদের ভিতরে মাইক লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে, এগুলো হলো দিনের জন্য। কিন্তু মসজিদের ভিতরে কাঁচা মসজিদ থাকাকালীন জুমার নামাজ হয়েছে দুই রাকাত, এসি লাগানোর পরেও ওই মসজিদের জুমার নামাজ হবে দুই রাকাত, ওই দুই রাকাতের জায়গায় চার রাকাত করা যাবে না। বলা যাবে না যে আগে কাঁচা মসজিদ তখন দুই রাকাত পড়ছি, এখন এসি হয়ে গেছে এখন আর দুই রাকাত পড়লে হবে না, এখন চার রাকাত, এরকম বলা, ওই দুই রাকাতের জায়গায় চার রাকাত করলে ওইটার নাম বেদাত। কিন্তু নামাজের জন্য, ইবাদতের জন্য যদি আমি নতুন নতুন অনেক কিছু বানাই, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। তিন নম্বর, বেদাত হইতে হলে বেদাতের কোনো দলিল নেই, সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। বেদাত যেটা এটার কোনো দলিল প্রমাণ নাই, সুন্নত যেটা এটার দলিল প্রমাণ আছে। দেখা যায় অনেক সময় যখন আপনি বলবেন এটা বেদাত, তখন বলবে যে এটা কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো, দলিল নিয়ে আসো, এটা যে বেদাত এটা দলিল নিয়ে আসো। এখন আপনি দলিল পাইবেন কই? বেদাতের কি দলিল থাকে? যদি দলিলই থাকতো তাহলে এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যেত। এটা তো দলিল নাই, দলিল না থাকার কারণে এটা বেদাত। যিনি বলবেন এটা সুন্নত, তিনি এটার দলিল পেশ করবেন যে দেখো এটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা করতে বলেছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এরকম সুস্পষ্ট দলিল প্রমাণ পাওয়া যাবে। দলিল প্রমাণ পাওয়া গেলে সেটা সুন্নত, দলিল প্রমাণ না পাওয়া গেলে সেটা বেদাত। কিন্তু আমাদের দেশে দেখবেন যে সমস্ত ভাইয়েরা বেদাতের পৃষ্ঠপোষক, বেদাতের চাষাবাদ করে, বেদাতের প্রজনন করে, তারা বলবেন যে এটা যে বেদাত কই পাইছ, দলিল দেখাও, এটা কোন হাদিসে আছে এটা বেদাত। তা হাদিসে যদি থাকতো তাহলে কি আর এটা বেদাত হইত? এই জন্য আমি বলি সবসময় ভাই, সামনে যে বিল্ডিংটা সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, আমি আপনাদেরকে ঘোষণা দিলাম এই বিল্ডিং এর মালিক কিন্তু আমি না। আপনারা বললেন সাহেব আপনি যেহেতু এই বিল্ডিং এর মালিক না, কোন দলিলের মূলে, কোন খতিয়ানের মূলে আপনি এটার মালিক না, দলিলটা দেখাই যান, খতিয়ানটা দেখাই যান, কোন দলিলের ভিত্তিতে আপনি বিল্ডিং এটার মালিক না, কোন খতিয়ানের ভিত্তিতে, কোন কবলার ভিত্তিতে আপনি এটার মালিক না, দলিল দেখান। আমি কোন দলিল দেখাতে পারবো? যদি আমার কাছে কবলা থাকত, যদি আমার কাছে খতিয়ান থাকত, তাহলে এই বিল্ডিং এর মালিক হইতাম আমি। কিন্তু আমার কাছে দলিল নাই, কবলা নাই, খতিয়ান নাই, ফজদা নাই, কিছুই নাই। এই জন্যই আমি বলছি বিল্ডিং এটার মালিক কিন্তু আমি না। এখন যিনি বলবেন বিল্ডিং এটার মালিক আমি না, যদি তার কাছে দলিল চাই যে আপনি কোন দলিলে বলছেন এটার মালিক না, এটা যেমন মূর্খতা, জাহালত। যিনি বলবেন এটা বেদাত, তার কাছে দলিল ছাওয়া, এটাও জাহালত, এটাও মূর্খতা। কারণ তার কাছে তো দলিলে নাই। অনেক ভাইয়েরা মাঝে মাঝে বেকায়দায় পড়ে যান, আমাদের কাছে ফোন করে বলে যে সাহেব আমি তো এটা বলছিলাম বেদাত, এখন সবাই বলতেছে এটা যে বেদাত, কোথায় পাইছো, কোন দলিলে পাইছো, দলিল দেখাও। এবার তো উনি বেকায়দায় পড়ে গেছে, এটা কোথা দলিল কই ফেলবো, আমাদের কাছে দলিলের জন্য ফোন করে। তা আমি বলি যে ভাই বেদাত বলার জন্য দলিল প্রয়োজন হয় না, বেদাত নয়, এটা সুন্নত, সুন্নত প্রমাণ করার জন্য দলিলের দরকার হয়, সুন্নত প্রমাণ করার জন্য দলিল লাগে। কারণ ইবাদতটা হলো তাওয়াক্কুফিয়া, তাওয়াক্কুফিয়া মানে তিন রাস্তার মোড়ে যেমন বিভিন্ন রকমের বাতি জ্বলে, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি আছে, গাড়ি যাই তিন চার রাস্তার মোড়ে দৌড় দিতে পারে না, থামতে হয়, দেখতে হয় ওই বাতির দিকে বাতি কোনটা জ্বলতেছে। যদি দেখে লাল বাতি জ্বলে গাড়ি থেমে যেতে হবে, যদি দেখে সবুজ বাতি জ্বলে তাহলে গাড়ি যেতে পারে, যদি দেখে হলুদ বাতি তাহলে একটু অপেক্ষা করতে হবে কোন দিকে যায়। ইবাদত করতে হলে আগে দলিলের দিকে তাকাইতে হবে, এই ইবাদতটা করার পক্ষে দলিল আছে কিনা, যদি দলিল থাকে বুঝতে হবে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এটা করা যাবে, যদি দলিল না পাওয়া যায় বুঝতে হবে এটা রেড সিগন্যাল, এই ইবাদত করা যাবে না। এজন্য কোন ব্যাপারে ইবাদত করার ব্যাপারে দলিল না দেখে ইবাদত করা যাবে না। সমস্ত ইবাদত আল্লাহর ইবাদত করা, এটা খেয়াল খুশির ব্যাপার না যে আমার মনে চাইলেও এইভাবে করলাম, মনে চাইলেও এইভাবে করলাম না, এরকম খেয়াল খুশি মতো ইবাদত করা যায় না। ইবাদত করতে হলে দলিল দিয়েই, দলিল নিয়ে, দলিলের উপরে ভিত্তি করে আল্লাহর ইবাদত করতে হয়। এই জন্য যেটা বেদাত হবে এটার কোন দলিল থাকবে না। একই আমল, একই কাজ, কোন সময় করা সুন্নাত, আবার কোন সময় করা বেদাত, এটাও মনে রাখতে হবে। একই কাজ, একই ইবাদত, এক সময় করলে সুন্নাত, আরেক সময় করলে বেদাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, দৈনিক পাঁচবার মসজিদে আমরা আজান দিয়ে থাকি, এই পাঁচবার আজান দেওয়া হলো সুন্নত, দৈনিক পাঁচবার মসজিদে আজান দেওয়া সুন্নত। কিন্তু দুই ঈদের নামাজের আজান, জানাজার নামাজের আজান, সেখানে আজান দেওয়া কি বেদাত। এখন আমি যদি বলি মিয়া দৈনিক পাঁচবার আমরা আজান দিতে পারি ফরজ নামাজের জন্য, দৈনিক পাঁচবার আজান দিতেছি, আজান দিলে কি গুনাহ হয় নাকি? আজান তো সওয়াবের কাজ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই ঈদের নামাজের আজান দেওয়া যাবে না, নিষেধও করেন নাই। জানাজার আজান দেওয়া যাবে না, নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো দলিল নাই। তাহলে আমি যদি আজান দিই অসুবিধা কি? আজান দিলে তো সওয়াব হয়, আজান তো ভালো কাজ, আজান কি কোনো খারাপ কাজ? তাহলে আমি ঈদের নামাজে আজান দিব, জানাজার নামাজে আজান দিব, কোনো অসুবিধা আছে? আছে। তাহলে ঈদের নামাজে, জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত, দিলে হবে বেদাত। পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আজান দেওয়া সুন্নত, না দেওয়া হলো বেদাত। তাহলে একই আমল, একই কাজ, কোনো জায়গায় সুন্নত, কোনো জায়গায় বেদাত, একই জিনিস দেখেন, একই আমল। আজান একটা গুরুত্বপূর্ণ আমল, এক জায়গায় সুন্নত, আরেক জায়গায় বেদাত। অনেকে বলে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে তো হাত তুলে দোয়া করছেন, কত দলিল প্রমাণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে হাত তুলে দোয়া করছেন, দলিল আছে। বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করছেন, দলিল আছে। তাহলে আপনি এই ওয়াজ মাহফিলের শেষে একটু হাত তুলে সবাই নিয়ে দোয়া করলে অসুবিধাটা কি? পরজ নামাজের সালাম ফেরানোর পরে সবাই মিলে একটু দোয়া করলে অসুবিধা কি? আল্লাহ রসুল তো করছেন, কিন্তু আল্লাহ রসুল কোথায় করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হলে এটাও ইত্তেবার একটা গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় করছেন, যেই সময়ে করছেন, ওই জায়গায় ওই সময়ে করা সুন্নত, অন্য জায়গায় অন্য সময়ে করলে ওই কাজটাও বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওয়াজ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে ছিল ওয়াজ করা, কারণ নবুয়তের দায়িত্বটা পালন করার বড় মাধ্যম হলো ওয়াজ নসিহত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে সবাইকে নিয়ে একসাথে আখেরি মুনাজাত করছেন, এরকম কোন দলিল প্রমাণ পাইছেন? সহি দঈব তো দূরের কথা, কোন জাল হাদিসও পাওয়া যায় নাই। তাহলে আমি যদি বলি এখানে করলে অসুবিধা কি, অসুবিধাটা হলো আমার রাসূল করেন নাই, এটাই অসুবিধা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যেটা করেন নাই সেটা যদি আমি ভালো মনে করে করি, এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য এই জিনিসটা বোঝানো আমাদের সমাজে অনেক কঠিন। সবাই কয় এটা কি খারাপ কাজ, এটা তো ভালো কাজ, এটা তো ভালো কাজ। তো বেদাত তো ভালো কাজই হবে, বেদাত কি খারাপ কাজ হবে নাকি? কারণ বেদাত তো হাসানাই হবে, সুন্দরই হবে। সুন্দর না হইলে তো এটা মার্কেটে চলবে না। যদি সুন্দর না হয় কোনোদিন নকল জিনিস, বেজাল জিনিস, দুই নম্বর জিনিস মার্কেটে চলে না। দেখবেন যেগুলো অরিজিনাল চাউল এগুলো দেখতে কালার সুন্দর নাই, মরা মরা ভাব কেমন কেমন দেখা যায়, কিন্তু যেগুলারে মেশিন দিয়ে কেটে কেটে চিকন বানানো হয়েছে ওগুলো কি চাল বলেন আপনারা? মিনি ক্যাট আছে না, দেখবেন কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখা যায়। মেশিন দিয়ে চিকন চিকন করছে, কত কিছু লাগাইছে। অরিজিনাল যেগুলো সেগুলার চাইতে এগুলো দেখতে বেশি সুন্দর। বাজারে দেখবেন অরিজিনাল স্বর্ণের চাইতে যেগুলো মেকি বানানো, যেগুলো আসল স্বর্ণ না, সেগুলো চকচক করে বেশি। এই জন্য বেদাত গুলো আসল ইবাদতের চাইতে দেখতে বাহ্যিক ভাবে অনেক সুন্দর। মানুষ মনে করে মিয়া এটা খারাপ কি, এটা তো দেখতে অনেক সুন্দর। দেখবেন আপনি দরুদ পড়েন, হাদিসে যে দরুদ গুলো আছে এই দরুদ গুলো পড়েন, আপনার কাছে এত সুন্দর মনে হবে না। যদি সারাদিন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দরুদ পড়েন, দেখবেন এত সুন্দর লাগবে না। কিন্তু যদি আমরা সবাই মিলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, মাহফিলে সবাই মিলে বক্তাও মহব্বতের সুরে পড়ে, সবাই মহব্বতের সুরে সুরে পড়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হয়। দেখতে অনেক সুন্দর না মনে হয়, যে কিছু একটা পড়তেছি, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছেন ওইরকম মনে হয় নাই। যদি বলেন সবাই মিলে মহব্বতের সুরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা, মহব্বতের সাথে পড়েন, শুনতে দেখতে অনেক সুন্দর দেখা যায় না? কিন্তু বেদাত দেখতে অনেক সুন্দর দেখা যায়, বাহ্যিক ভাবে অনেক চাকচিক্যময় দেখা যায়, কিন্তু যত সুন্দরে দেখা যাক এটা দলালা, এটা গোমরাহি, এটা কবিতা, এটা শেখসাদির কবিতা, এটা দরুদ না। আর দরুদ হলো একাকী ইবাদত, দরুদ এভাবে গানের মতো সবাই মিলে মিলে পড়ার ইবাদত না, এটা জামাতবদ্ধ ইবাদত না, এটা একা একা ইবাদত। এজন্য যত বেদাত আছে দেখবেন বাহ্যিক ভাবে দেখতে অনেক সুন্দর, কিন্তু সুন্দর হইলেও সেটা বেদাত। এই দোকায় আমাদের সমাজে অসংখ্য ভাইয়েরা পড়ে যায়, কয় এটা তো সুন্দর, এটা তো হাসানা, এটা সুন্দর হইলেও হাসানা হইলেও এটা দলালা। তাহলে বেদাতের নীতিমালা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় করছেন, যেই সময়ে করছেন ওই জায়গায় করেন এটা ইবাদত, ওই সময়ে করেন এটা ইবাদত, কিন্তু অন্য জায়গায় অন্য সময় করবেন সেটা ইবাদত হবে না। যেমন জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের ময়দানে যাই বসে থাকেন, আপনার হজ হয়ে গেছে, জিলহজ মাসের নয় তারিখে সূর্য পশ্চিম আকাশে ডলার পড়ে আরাফার ময়দানে ঢুকে আপনি বসে রয়েছেন, আপনি হজ করে ফেলছেন। নয় তারিখ গেল, দশ তারিখে পুরো আরাফাতের ময়দান খালি, একজন মানুষও নাই। নয় তারিখে এত লক্ষ লক্ষ মানুষ টয়লেটে গেলে দশ জন বারো জন পনেরো জনের সিরিয়াল, কোনো জায়গায় একটু হাঁটার জায়গা নাই, কত কষ্ট, সেখানে গোসল করা যায় না, বসে থাকা যায় না। দশ তারিখে যাই দেখেন পুরা ময়দান খালি, কেউ নাই, কয় দেখো আমি পুরা ময়দান দখল করি একা একা বসে আছি, আপনার হজ হইব? এখন যাই দেখেন আরাফাতের ময়দান একেবারে খালি, বাংলাদেশের আমরা সব এক গ্রুপ যাই যদি আরাফার ময়দানে হজ করি আসি, হজ হইব? তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিখে আরাফার ময়দানে গেছেন ওই তারিখে গেলে সুন্নাত, ওই তারিখে গেলে ইবাদত, অন্য তারিখে যাই ওই ময়দানে বসে দেখলেও ইবাদত হয় না। যেই সময় যেই দিনে গেছেন সেই দিনে সেই সময় হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের ভিতরে, সুন্নাত নামাজের ভিতরে, নফল নামাজের ভিতরে, প্রত্যেক নামাজের ভিতরে দরুদ দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন না বসে বসে পড়ছেন? জি, কথা কানে আমার কথা বুঝতেছেন? আত্তাহিয়াতের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, দরুদ পড়ি, বসে বসে না দাঁড়ায় দাঁড়ায়। এখন আমি যদি সেখানে দাঁড়ায় দাঁড়ায় করি অসুবিধা আছে? আমি প্রথমে তাশাহুদের মধ্যে বৈঠকের মধ্যে বসলাম, বসার পরে পড়লাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে। আমি যদি বলি বসে বসে সালাম দেওয়া বেয়াদবি, আমি দাঁড়াই যাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দাঁড়ায় দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, এরপরে বসে গেলাম, আবার দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আবার বসে গেলাম, বসে দোয়ায়ে মাসুরা পড়লাম, নামাজ হবে? আমি খারাপ কিছু করছি? আমি তো আমার নবীকে সম্মান জানাইছি। যেই নবী না হইলে নামাজে পাইতাম না, সেই নবীকে সম্মান জানাইছি, নামাজের অসুবিধা হবে? অনেকে আবার দ্বিধাদ্বন্দ্বে বলতেছে, অবশ্যই হবে, ইমানও যাবে, আমলও যাবে, আমও যাবে, সালাও যাবে, কারণ আপনি নিজের মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গেছেন। নিজের মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গেলে ইমানও যায় আমলও যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সম্মান করতে হবে আল্লাহ পাক শিখাইছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, আল্লাহ রসুলের সাহাবীরা বাস্তব নমুনা দেখাই দিয়েছেন। তাহলে আত্তাহিয়াতের মধ্যে আল্লাহ পাক শিখাইছেন বসে বসে, এখানে বসে বসে পড়তে হবে। আবার খতিব সাহেব মিম্বারে দাঁড়াইছেন, খুতবা দিতেছেন, খুতবার মধ্যে দরুদ পড়তেছেন, ইমাম সাহেব খতিব সাহেব যদি বলেন আত্তাহিয়াতের মধ্যে বসে বসে পড়লাম, এখন কেন দাঁড়ায় দাঁড়ায় পড়বো, এখনো বসে যাই? তাহলে ওখানে যদি বসে পড়ে তাই সম্মান জানানো হবে? বেয়াদবি হবে। তাহলে একই ইবাদত একই আমল, কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, কোন জায়গায় বসে বসে, কোন জায়গায় শুয়ে শুয়ে আপনি ঘুমাইতেছেন, ঘুমানোর জিকিরের মধ্যে আপনি বসে বসে শুয়ে শুয়ে দরুদ পড়েন, কারণ দরুদ আল্লাহর জিকির, এটা দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়ায় দাঁড়ায় করছেন সেখানে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়া সুন্নাত, যেখানে বসে বসে পড়ছেন সেখানে বসে বসে পড়া সুন্নাত, যেখানে শুয়ে শুয়ে পড়ছেন সেখানে শুয়ে শুয়ে পড়া সুন্নাত, এটা খেয়াল রাখতে হবে। সুন্নাত বেদাতের নীতিমালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই সময়ে যেই অবস্থায় করেছেন। একজন বলে মিয়া তোমরা খালি হাদিস মানো, হাদিস মানো, তোমরা কো আহলে হাদিস, তোমরা নাকি খালি হাদিস মানো? আসলে আহলে হাদিস মানে কি? হাদিস মানে আহলে হাদিস মানে আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআনকেও হাদিস বলা হয়, সুন্নাহকেও হাদিস বলা হয়, এজন্য কেউ যদি বলে আমি আহলুল হাদিস, অর্থ হইল আমি আহলুল কোরআন ওয়া সুন্নাহ, আমি কোরআনও মানি সুন্নাহও মানি, দুটোই অনুসরণ করি। আহলুল হাদিস মানে শুধু হাদিস মানি, কোরআন মানি না, জিনিসটা এরকম না, কোরআনও মানি সুন্নাহও মানি, সব মানি, এই জন্য আহলুল হাদিস। আহলুস সুন্নাহর আরেক নাম আহলুল হাদিস। যুগে যুগে ওলামায়ে কেরাম নিজেদেরকে কেউ আহলুস সুন্নাহ দাবি করতেন, কেউ আহলুল হাদিস দাবি করতেন, জিনিস একটাই। আচ্ছা, এখন মিয়া তোমরা খালি হাদিস মানো, তো বুখারীর হাদিসেই আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছেন, তো তোমরা দাঁড়ায় করো না কেন? কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করেছেন, হাদিসে আছে, দাঁড়ায় প্রস্রাব করাও সুন্নত। কি বলেন? যে সব সময় না, আল্লাহ রসুল কি প্রতিদিন দাঁড়া দাঁড়ায় করছে নাকি? একদিন জীবনে একদিন কেন করছেন সেটাও হাদিসের মধ্যে আছে, আতা সুবা তাতা কওমিন, ওই কওমের ময়লা আবর্জনার স্থানে আসছেন। তাহলে আমি এমন জায়গায় যাইতেছি, এমন ময়লা আবর্জনার জায়গায় গেলাম যেখানে বসার মতো কোনো পরিস্থিতি নাই, তা আপনি কি প্রস্রাব করা লাগবে না? প্রস্রাব তো এমন এক জিনিস, এটার আপনি আটকে রাখতে পারবেন না, করা তো লাগবে। এখন আপনি বসতে পারতেছেন না, কি করবেন? বিমানের মধ্যে দেখবেন যখন হজে যান, তখন এই টয়লেটগুলো তো বিমানের টয়লেটগুলো একটু ভিন্ন রকমের, তো অনেক ভাইয়েরা মুরব্বীরা হয়তো ভালো করে বুঝতে পারেন না যে এটা ব্যবহার করার পদ্ধতি কি হবে। তো দেখা যায় এটা ব্যবহার করতে গিয়ে প্রথমে কয়েকজন যায় নষ্ট করে ফেলছে, বাস এরপরে যারা যায় এরা আর সেখানে বসার মতো অবস্থান থাকে না। অনেক জায়গায় অনেক টয়লেটে আপনি যাই দেখবেন বসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, তা আপনি প্রস্রাব করবেন কেমনে? ওই জায়গার ওই পরিস্থিতির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, ওই সময় রাসূলের অনুকরণের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে শিখাই দিয়েছেন যে ওই পরিস্থিতির শিকার হইলে তুমি দাঁড়াই করিও, তাহলে ওইটারও আমরা এত্তাবা, ওইটারও অনুসরণ আমরা করি। আল্লাহ রসুল সবসময় করেন নাই, এই জন্য আমরা সবসময় করি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিস্থিতিতে করেছেন ওই পরিস্থিতিতে করা উম্মার জন্য সুন্নাত, কিন্তু ওই পরিস্থিতির বাহিরে গেলে অন্য সময় সেটা উম্মতের জন্য সুন্নাত হয় না। যুদ্ধের ময়দানে নামাজ আছে, সালাতুল খাউফ আছে না? যুদ্ধের ময়দানে নামাজ এক রাকাত পড়ে প্রথম মুসল্লি চলে যাবে, এক গ্রুপ চলে যাবে, আরেক গ্রুপ এসে আরেক রাকাত শরীক হবে, ইমামের দুই রাকাত, মুসল্লিরা ইমামের সাথে এক গ্রুপ পাবে এক রাকাত, আরেক গ্রুপ পাবে এক রাকাত, এরপরে আবার আরেক গ্রুপ এসে এক রাকাত পড়বে, আরেক গ্রুপ এসে এক রাকাত পড়বে। তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে এইভাবে নামাজ পড়ছেন না? তাহলে সারা বছর যদি আমি এইভাবে পড়ি, যদি বলি যে মিয়া এইভাবে তো আল্লাহ রসুল পড়ছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিস্থিতিতে কোথায় পড়ছেন, যেই পরিস্থিতিতে যেখানে পড়েছেন ওখানে কেয়ামত পর্যন্ত সুন্নত, কিন্তু ওই পরিস্থিতির বাহিরে গেলে তার সুন্নত থাকে না, ওইটাকে যদি বাহিরে নিয়ে আসি তখন এটা হয়ে যায় বেদাত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, রাত অনেক হয়ে যাচ্ছে। তো মূল কথা হলো যে বেদাত থেকে সতর্ক থাকতে হবে। বেদাত চিনাটা অনেক জটিল সূক্ষ্ম জিনিস, কারণ সমাজে বেদাতগুলো দেখতে সুন্দর হওয়ার কারণে এগুলো ইবাদতের সাথে মিশে যায়, মানুষ এটাকে আলাদা করতে পারে না, বুঝতে পারে না, অথচ এই বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না, বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাবে না, বেদাতকারী মারাত্মক তার ইমান আকীদা নষ্ট হতে পারে। যদি আকীদার বেদাত হয় তাহলে এটা শিরকের উপরে, তার আকীদা নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে প্রচলিত কয়েকটা বেদাতের কথা বলি, আকীদার বেদাত। আকীদার বেদাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা, এটা আকীদার বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর যত সিফাত আছে সব সিফাতকে স্বীকার করতেন, আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে বিশ্বাস করতেন, এর থেকে অন্য কোন ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নিতেন না, কিন্তু আল্লাহর সিফাতকে আবার অস্বীকারও করতেন না। কিন্তু আকীদার বেদাত হলো আল্লাহর সিফাতকে অস্বীকার করা। আল্লাহর চেহারার কথা আল্লাহ বলছেন, কেউ যদি কয় না না না আল্লাহর চেহারা নাই, আল্লাহর আবার চেহারা থাকে কেমনে? আল্লাহর হাতের কথা আল্লাহ বলছেন, কেউ যদি কয় না আল্লাহর হাত নাই, আল্লাহর আবার হাত থাকে কেমনে? আল্লাহ পাক আরশে আরোহণ করেন, কেউ কয় না না আল্লাহ আবার আরোহণ করে কিভাবে? আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, কয় আল্লাহ কি আকার আছে নাকি আল্লাহ নেমে আসে কেমনে? আল্লাহ তো সব জায়গায়। এটা আকীদার বেদাত, নতুন তৈরি করা হয়েছে আকীদার বেদাত। আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এটা হলো আকীদার বেদাত, নতুন নতুন আকীদা, বেদাতি আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এগুলো আকীদার বেদাত। আমালের বেদাত, ওজুর মধ্যে বেদাত, গোসলের মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা দুইটা পাঁচটা করে করে সংযুক্ত করা হয়েছে। ওজুর নিয়ত আছে, নিয়ত জানেন জি? ওজুর নিয়ত জানেন না? নাওয়াই তোয়া না তাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা হলো ওজুর নিয়ত। আপনারা শুনেন নাই কোনোদিন? আর এটা কত বইতে লেখা আছে, আমরা ছোটবেলায় মুখস্থ করছি। এটা ওজুর নিয়ত। এই ওজুর নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই পদ্ধতির নিয়ত কখনো পড়েন? নিয়ত করেছেন কিন্তু নিয়ত পড়েন নাই। আপনারা আজকে যে মাহফিলে আসছেন, নিয়ত পড়িয়ে আসছেন? বাড়ি থেকে যখন বের হয়েছেন নিয়ত পড়ে বের হন নাই? নাওয়াইতওয়ান আজহাবা ইলাল মাহফিল ফি ধর্মপুর গোবিন্দগঞ্জ, এইভাবে নিয়ত করে আসেন নাই? তাহলে অন্তরে অন্তরে নিয়ত করে আমরা বের হয়েছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তের উপরে আল্লাহ পাক আমাদের আমলের জাজা দিবেন। তাহলে মুখে বলাটা জরুরি না, এই মুখে বলাকে জরুরি বানানো, মুখেই পদ্ধতির বানানো, এটার নাম হলো কি? বেদাত। এইরকম নামাজের নিয়ত, ওজুর নিয়ত, গোসলের নিয়ত, রোজার নিয়ত, বিভিন্ন নিয়ত, তারপরে বিভিন্ন দোয়া নিজেরা বানিয়ে বানিয়ে বিভিন্ন রকমের দোয়া, এইরকম প্রত্যেকটা ইবাদতের সাথে আগে পরে কতগুলো সংযুক্ত করা, ভিতরে সংযুক্ত করা, এগুলো এক একটা বেদাত। এজন্য আমাদেরকে বেদাত পরিহার করতে হবে, সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।